বক্তৃতা পরীক্ষা দিচ্ছেন বা দেবেন সেই বক্তার নাম কি? নম্বর দুই, লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া কোন নবী কোথায় বলেছিলেন? দুটো দরকার, কোন নবী আর কোথায় কোন জায়গায় বলেছিলেন। নম্বর তিন, শূন্যস্থান পূরণ করুন লেখা আছে, এটা ভুল হয়ে আছে, কিন্তু আসলে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করুন এটা ভুল লেখা আছে, সবাই খেয়াল করে শুনুন। নম্বর তিন, শূন্যস্থান পূরণ করুন এটা ভুল লেখা আছে, আসলে এটা প্রশ্ন। মা যদি বলে দোকান থেকে জর্দা পান কিনে আনো, বাপ যদি বলে হাট থেকে মাছ কিনে আনো, তাহলে কার কথাটা আগে মানবেন? হুজুর ওখানে বলেছেন যে বাপের কথা আগে মানবেন না মায়ের কথা আগে মানবেন, সেখান থেকে প্রশ্নটা এসেছে। মা যদি বলে দোকান থেকে জর্দা পান কিনে আনো, আর বাপ যদি বলে হাট থেকে মাছ নিয়ে এসো, তাহলে কার কথাটা আগে মানবেন? নম্বর চার, আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান, এই কথাটা ঠিক না ভুল? আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান, এই কথাটা ঠিক নাকি ঠিক নয়? নাকি আল্লাহ সর্বত্র বিরাজমান, কোনটা ঠিক? আর নম্বর পাঁচ, কোন চাওয়া সৃষ্টির কাছে চাওয়া শিরিক? কোন চাওয়া, এক গ্লাস পানি দাও, কলমটা দাও, এগুলো শিরিক নাকি কোন চাওয়া শিরিক? বাস, চটচট করে টাইম বেশি হয়ে গেছে। যারা তফসির পেতে চান বাংলা তফসির, তাদেরকে ৩৫ রিয়াল দিয়ে অফিস থেকে কিনতে হবে, এটা দাম বেশি না। আপনি বইটা দেখলেন, ওই হিসাবে দাম বেশি না। আল্লাহ তালার জন্য যদি খরচ করেন ইনশাআল্লাহ ফালতু যাবে না, বেকার যাবে না। আপনারা অনেক পয়সা অনেক দিকে খরচ করেন, ৩৫ রিয়াল দিয়ে কোরআনটা কিনে পড়বেন তফসির সহ। হ্যাঁ, কি করব, আসছে খবর পাইনি মনে হয় নাকি, তো বলে বলে রেখেছি প্রথম শুক্রবারই, খুললেই শুক্রবার, খুললেই শুক্রবার, মেসেজ পাঠানো হয়েছে মোবাইলে, তো বলেছি না যে প্রথম শুক্রবার ছুটি থাকবে, দ্বিতীয় শুক্রবার বলা হয়েছে, বারবার বলেছি, মেসেজ হয়ে গেছে, মেসেজ আমার কাছে এসছে মানে সবার কাছে গেছে, আছে না তো? এটা কার থাকলো? এটা হিরান, এটা কার থাকলো? বেশি তো থাকার কথা না, আপনি নিলাম না, আমি নিলাম, আপনি নিলেন না, এসেছে তো আসুন, না হলে তো হ্যাঁ, সামিউল আলম সে নদিয়ার লোক। হ্যাঁ, হাফসা এসো, হাফসা তোমার আম্মুর নামটা তুলবে। হ্যাঁ, একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাস প্রথম পুরস্কার কি বিষয় না বলে জানি না, তবে দামি এটা অবশ্যই জানবেন, প্রায় ২২৫ রিয়াল দাম আছে বিছানা। প্রথম পুরস্কার কার ভাগে এবং কার ভোগে? আল্লাহ মুস্তান। সামনে সামনে সামনে সামনে, এটা নেবে তুমি এই বিছানে শোবে? হ্যাঁ নেবে? মাবরুক মাবরুক। হ্যাঁ ইমা, উম্মে ইমা, নাও নিয়ে যাও, নিয়ে যাও এটা। মাবরুক মাবরুক মাবরুক, বারাকাল্লাহ ফিক। হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো, তো তোমার আম্মুটা তোলো, তোমার আম্মু এসে তো, হ্যাঁ তোমার আম্মুর নাম এসে তো এসেছে, দেখি বলে এসেছে বলছে দেখি। উম্মে সাফওয়ান, উম্মে সাফওয়ান, এটা সেই না না টসটা টসটা, উম্মে আনোয়ার, উম্মে আনোয়ার এখানে নেই, উম্মে আনোয়ার এখানে নেই, বাংলাদেশে আছে। বেশ আর একটা দেখো, আর একটা দেখো, না ইব্রাহিম শেখ, ইব্রাহিম শেখ, এটা সেটা এখানে তুলো তো, এগুলো তুলো না, আমি তো তুলতে বলছি, দাঁড়াও দাঁড়াও, কটা আছে? ছটা না, তোলো তোমার আম্মুটা তোলো, নুরুল ইসলাম, নুরুল ইসলাম এসছে, আসেনি, ঘাটো ঘাটো নি তোলো ভালো করে, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শাহজাহান আছে, কেউ শাহজাহান আসেনি তো, শাহজাহানকে আসতে হবে।